যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয়? والذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুত্তাকি। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ইহাদের বাঞ্ছিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট, ইহাই সৎকর্ম পরায়ণদের পুরস্কার। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যাহাতে ইহারা যেসব মন্দ কর্ম করিয়াছিল আল্লাহ তাহা ক্ষমা করিয়া দেন এবং ইহাদেরকে ইহাদের সৎকর্মের জন্য পুরস্কৃত করেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তাহারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাহার জন্য কোন পথ প্রদর্শক নাই। এবং যাহাকে আল্লাহ হিদায়ত করেন তাহার জন্য কোন পথ ভ্রষ্টকারী নাই। আল্লাহ কি পরাক্রমশালী দণ্ড বিধায়ক নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون তুমি যদি ইহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। বল, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ আমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাহিলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে পারিবে? বল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ আল্লাহরই উপর নির্ভর করে। বল, হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্ব অবস্থায় কাজ করিতে থাকো, আমিও আমার কাজ করিতেছি, শীঘ্রই জানিতে পারিবে। কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর আপতিত হইবে তাহার উপর স্থায়ী শাস্তি। আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি উহাদের তত্ত্বাবধায়ক নও। فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون الله প্রাণ হরণ করেন জীবসমূহের তাহাদের মৃত্যুর সময় এবং যাহাদের মৃত্যু আসে নাই তাহাদের প্রাণ ও নিদ্রার সময়। অতঃপর তিনি যাহার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তাহার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। তবে কি উহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে? বল, উহাদের কোন ক্ষমতা না থাকিল এবং উহারা না বুঝিল। বল,